আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই শীতময় রাত্রে আল্লাহর এই ঘরে ঠান্ডা, সবাই ঠান্ডাতে জর্জরিত, আর তারই মাঝে বড় আনন্দের সাথে আমরা রান্না করে খাওয়া দাওয়ার সাথে দিনই প্রোগ্রাম করছি। আল্লাহ তালা সবাইকে সকলের মেহনতে জেজায় খায়ের দুনিয়াতে এবং আখেরাতে দান করুন, আর বেশি বেশি করে ইসলামী খেদমত বা ইসলাম শিক্ষা চর্চা, তাতে যে খেদমত লাগে তা করার তৌফিক দান করুন, আর যা আমরা শুনব তা মানবার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে ছোট্ট একটা দার্স, আর আমরা সাধারণত দানশীলতা নিয়েই আলোচনা করছিলাম, আর সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এক ভাই দান করেছেন, কেউ গোশত দান করেছেন, কেউ চাউল দান করেছেন, তো নিশ্চয়ই এবং কেউ নিজেদের মেহনত দান করেছেন। দান করাই সবকিছুই, আমাদের এই পর্ব চলছে, সেই পর্ব অনুযায়ী আজকে মাশাআল্লাহ তো সব সর্বপ্রকার দাতা ও দানশীলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিন। আজকে আমরা দেখব বদান্যতায় বা দানশীলতায় সাহাবাদের কিছু নমুনা, কিভাবে দান করতে হয়। সাহাবাদের কিছু নমুনা আমরা কেবল কোরআন হাদিস থেকে কোরআন থেকে না, হাদিস থেকে আমরা জেনে নেব। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দান করতে আদেশ দিলেন। সে সময় আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি মনে মনে বললাম, যদি কোনদিন আবু বাকরকে হারাতে পারি, কিসে হারাতে পারি? আমলে, দানশীলতে। আবু বাকর খুব দান করে, তো যদি আমি কোনদিন হারাতে পারি তাহলে আজ আমি প্রতিযোগিতায় তাকে হারিয়ে ফেলব। সাহাবীরা প্রতিযোগিতা করতেন, তাই না? আর আমাদের প্রতিযোগিতা করাই উচিত। সারিউ সাবিকু মানে মুসাবাকা করা, প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, এটা হচ্ছে বৈধ আখেরাতের ব্যাপারে প্রতিযোগিতা করা, এবং আজ আমি তাকে হারিয়ে ফেলব। সুতরাং আমি আমার অর্ধেক মাল নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হলাম, অর্ধেক মাল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এত মাল তুমি তোমার ঘরে পরিজনের জন্য কি রেখে এলে, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? উত্তরে আমি বললাম, অনুরূপ অর্থ রেখে এসছি, অনুরূপ মাল রেখে এসছি। তার মানে কি কথা হলো? তাহলে অর্ধেক মাল যা এনেছি তা সেই রকমই আছে, তার মানে অর্ধেক আছে। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সমস্ত মাল নিয়ে হাজির হলেন। তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার পরিজনের জন্য ঘরে কি রেখে এলে? উত্তরে তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু, আমি ঘরে তাদের জন্য আল্লাহ তার রাসূলকে রেখে এলাম। আল্লাহু আকবার। তার মানে কি? ঘর খালি, ঘরে যা ছিল সব নিয়ে চলে এসেছি। তখনই আমি মনে মনে ভাবলাম, কে আমি? ওমার। তিনি বলছেন, তখনই মনে মনে আমি বললাম যে আবু বকরের কাছে কোন প্রতিযোগিতাতেই আমি জিততে পারব না, কোন প্রতিযোগিতাই না। তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে গো? আবু বকর সিদ্দিক বললেন, আমি। তোমাদের মধ্যে আজ কে জানাজা পড়েছে? আবু বকর সিদ্দিক বললেন, আমি। তোমাদের মধ্যে কে দান করেছে? আবু বকর বললেন, আমি। সব কাজে আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, জান্নাতে কটা দরজা আছে? আটটা দরজা আছে। তো যে যেমন আমল করবে সে সেই জান্নাতে দরজা দিয়ে আহূত হবে, তাকে ডাকা হবে। রোজা যার বেশি রোজা, রাইয়ান তাকে ডাকবে, এইভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কি যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে? সমস্ত দরজা দেখে আহ্বান করা হবে, এদিকে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এমনও লোক আছে, আর আশা করি আবু বকর তুমি তাদের একজন। বুঝতে পারছেন? তো আবু বকরের সঙ্গে পারা যায়। ওমার বললেন যে আমি সেদিনই ভেবেছি যে তার সঙ্গে প্রতিযোগিতায় আমি কোনদিন পেরে উঠব না। ওসমান গানী, গানী কেন বলা হয়? এক এক সাহাবীর এক এক রকমের উপাধি আছে, তাই না? আবু বকর সিদ্দিক, সিদ্দিক কেন বলা হয় আপনারা জানেন, সিদ্দিক কেন বলা হয় বাদশাহ মিয়া? আবু বকর সিদ্দিক কেন বলা হয়? সিদ্দিক কেন বলা হয়? হ্যাঁ, সিদ্দিক যেহেতু তিনি হচ্ছেন সত্যবাদী, সত্যায়নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিরাজ থেকে এলেন যে আমি এক রাত্রে মক্কা থেকে কোথায় গেছি, ফিলিস্তিন গিয়ে ঘুরে এসেছি, তারপরে তো মিরাজের কথা আছেই, তো হাবিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে ইসরা এবং মিরাজে স্বশরীরে গেছিলেন না স্বপ্নে গেছিলেন? স্বশরীরে গেছিলেন। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বশরীরে ইসরা মিরাজে গিয়েছিলেন তার দলিল কি, প্রমাণ কি? এরকম হাদিস কোরআন বলতে বলছি না, খুব সহজ এটা। হ্যাঁ বাদশাহ মিয়া, যদি তিনি স্বশরীরে না গিয়ে স্বপ্নে যেতেন, এসে যখন বললেন যে আমি গেছি, তো কাফেররা হইচই কেন শুরু করবে? কেন বলবো, অবিশ্বাস কেন করবে? স্বপ্নে তো সবাই যেতে পারে, আপনি জানেন বাংলাদেশ স্বপ্নে কোনো দেন? তাহলে যদি তিনি স্বশরীরে যাওয়ার কথা না বলতেন, তাহলে কাফেররা অবিশ্বাস কেন করত? কাফেররা আবু বকর সিদ্দিককে বলল, এই তোমাদের সঙ্গী, তোমাদের সাথী কি বলে শুনেছ, কি বলেন? তো বলছে এক রাতেই নাকি বাইতুল মাকদেস থেকে ফিরে এসেছে। তখন তিনি যদি বলেছেন তাহলে আমি বিশ্বাস করি। এই হল সিদ্দিক, এই হল সিদ্দিক। তারপর দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। হক বাতিলে তিনি খুব কঠোর ছিলেন, বাতিলের বিরুদ্ধে প্রচন্ড কঠোর কঠোর ছিলেন। ফারুক মানে কি? পার্থক্যকারী, ওমর ফারুক বলা হয়। তারপরে তৃতীয় খলিফা ওসমান গানি বলা হয়। কেন বলা হয় গানি? যেহেতু তিনি ছিলেন সম্পদশালী, তাই না? তো ওসমান গানি ছিলেন একজন দানবীর সাহাবি, যেমন ধন ছিল তেমনি দান তিনি করতেন। সব ধন থাকলেই কিন্তু সবাই দান করে না, তাই না? এখন আমাদের ইন্ডিয়াতে ওই যে নোট বাতিল করে দিয়েছে 1,500 টাকার নোট, তো সেই নোটগুলো যাদের রাখা ছিল মানে নিজেও খায়নি খেতেও দেয়নি, তারা কি করছে জানেন? পানিতে ভাসিয়ে দিচ্ছে। এখন দান করবে কোথা, দান করার চেষ্টাও করছে, ওই দান করতে কি ধরা পড়ে যাচ্ছে, কোটি কোটি টাকা কেটে ফেলছে, ভাসিয়ে দিচ্ছে, পুঁতে দিচ্ছে, পুড়িয়ে ফেলছে। বখিল খায় না আর অপরকেও দেয় না। কিন্তু যাদের ধন আছে তাদেরকে কি করা উচিত? দান করা উচিত। জাকাত তো আছেই, তারা জাকাত দেয়নি। একজন মুসলিম ডাক্তারের কত কোটি টাকা ধরা পড়ল, মুসলিম সে, কিন্তু জাকাত দেয়নি, দানও করেনি। দান করলে আজ মুসলমানদের কত উপকার হতো, তাই না? তো দানবীর সাহাবি, তিনি একটি যুদ্ধের জন্য সুসজ্জিত 300 ঘোড়া দান করেছিলেন। সুসজ্জিত মানে ঘোড়া জিন পোষ যা লাগে সব একদম লাগাম টাগাম সহ 300 ঘোড়া দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সংকটকাল মুহূর্তে যে যুদ্ধ, সেই গরমের যুদ্ধ মনে আছে, তাবুকের যুদ্ধ, এই প্রস্তুতির জন্য লোককে সাদকা করতে উদ্বুদ্ধ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন, ইয়া আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাস্তায় জিন সহ 100টি সুসজ্জিত ঘোড়া দান আমার দায়িত্বে, আমি 100টি সুসজ্জিত ঘোড়া দেব। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে উৎসাহিত করতে থাকলেন, যেহেতু যথেষ্ট না, উৎসাহিত করতে থাকলেন। এবারও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিন সহ 200টি সুসজ্জিত ঘোড়া দান আমার দায়িত্বে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে উৎসাহিত করতে থাকলেন। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাস্তায় জিন সহ 300টি সুসজ্জিত ঘোড়া দান আমার দায়িত্বে। এই বৃহৎ দানের কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে এই বলতে বলতে নামলেন। এরপরে ওসমান যা করবে তাতে তার কোনো ক্ষতি হবে না। মানে এরপরে, এরপর থেকে এত বড় একটা কাজ করলো, এরপরে ওসমান যা করবে তাতে তার কোনো ক্ষতি হবে না। এত বড় একটা আমল, এরপরে ওসমান যা করবে তাতে তার কোনো ক্ষতি হবে না। বুঝতে পারলেন? তার মানে এত বিশাল দান, 300টি ঘোড়া মানে চারটিখানি কথা না, তা কত দাম হবে, তাও প্রস্তুত ঘোড়া। এ হল ওসমান রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ। তালহা বিন উবাইদুল্লাহ নাম শুনেছেন, এর স্ত্রী একদা স্বামীকে চিন্তাগ্রস্ত দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সম্ভবত আমার ব্যাপারে আপনার কোন সন্দেহ হয়েছে, তা থেকে বিরত হব, দেখছেন স্ত্রী, আমাদের স্ত্রীরা হয়তো আছে, যদি আপনি দুঃখ চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকেন, অনেকে ভালো স্ত্রী জিজ্ঞেস করে, হ্যাঁ গো কি হয়েছে, তাই না? আর অনেকে যা হয়েছে আপনার ভিতরে কি দরকার, ওর কাজের বাইরের ব্যাপার কি হয়েছে, কোথাও অফিস থেকে ঝামেলা নিয়ে আসে, কোথাও বাইরে থেকে ঝামেলা নিয়ে আসে, ঘরের ভিতরে মন খারাপ করে বসে আছে, জিজ্ঞাসাও করে না। কিন্তু স্ত্রী, স্বামী স্ত্রী এক অপরকে শেয়ার করবে, তাই না? সুখ দুঃখ সবই শেয়ার করবে। কোন জিনিস আছে যে জিনিস ভাগ করলে কমে যায়, আর কোন জিনিস আছে যে জিনিস ভাগ করলে বেড়ে যায়? দুঃখ ভাগ করলে কি হয়? কমে যায়। আর কি ভাগ করলে বেড়ে যায়? দান করলে বেড়ে যায়। ভাগ করলে ভাগ কি ভাগ করলে বেড়ে যায়? আনন্দ ভাগ করলে বেড়ে যায়, দুঃখ ভাগ করলে কমে যায়। স্বামী স্ত্রী স্বাভাবিক মন খারাপ করে বসে আছেন, স্বামী, স্ত্রী জিজ্ঞাসা করছেন যে আপনার কি ব্যাপার, আমার ব্যাপারে কি, আমি কি কিছু করলাম, দেখছেন আমি কি কিছু করলাম, আমার কোনো কাজ কি আপনাকে খারাপ লেগেছে, বলুন আমি বিরত হব। এই হচ্ছে স্ত্রী। উত্তরে তালহা বললেন, তুমি কত উত্তমী না মুসলিমের স্ত্রী, আল্লাহ আকবার, তোমার মতো স্ত্রী পায় কে? আর সত্যি ভালো স্ত্রী পাওয়া হচ্ছে বড় কঠিন, মহান আল্লাহর একটা মহা উপহার মানুষের জন্য, পুরুষের জন্য একটা ভালো, একটা ভালো বউ। মার আতুসাল খাইরু মাতাই দুনিয়াল মার আতুসালেহা, দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নিজের একটা ভালো স্ত্রী, একজন পুণ্যময় স্ত্রী, যে তার স্বামীকে আল্লাহর দিন পালনে সাহায্য করে। এ নয় ব্যবসা বাণিজ্যে সাহায্য করে, না না, দিন পালনে সাহায্য করে এমন স্ত্রী। তো আসলে আমার কাছে ব্যাপারটা কি তাহলে? বললেন যে আসলে আমার কাছে কিছু মাল জমা হয়ে গেছে, জানি না সেগুলো কি করব। দেখছেন চিন্তা, চিন্তা নয় যে কি করে মাল জমা করব, কোত্থেকে মাল আসবে, কিভাবে এর খরচ ওর খরচ, এই খরচ কোত্থেকে যোগাবো, তা না, মাল জমা হয়ে গেছে সেগুলো কি করব, জানি না সেগুলো কি করব। স্ত্রী বললেন, সে ব্যাপারে আপনার দুশ্চিন্তা কিসের, মাল জমা হয়েছে দুশ্চিন্তা কিসের, আপনি আপনার গোত্রের লোকজনকে ডেকে তা বিতরণ করে দিন। বললেন আমার ভাইদেরকে দাও। বউ স্ত্রী দেখেন, বললেন না যে নিজের ভাবনা নিজের চিন্তা, কথায় বলে যে নিজের কি বলে, নিজের আত্মীয় নিজের স্বজন কি বলে আপনার হার মানা, আর ভাতারের কুটুম আসতে মানা, ভাতার শব্দটা একটু খারাপ, তার মানে স্বামীর কুটুম আসতে মানা আর নিজের কুটুম হার মানা। হার মানা কি বলুন তো, হার মানা কাকে বলে? বলে গো হার মানা ইস্তাজা আছে, হার মানা দাওয়াত আছে। হার মানা কি? হার মানা, হার মানে হাঁড়ি, এখানে হাঁড়ি, হার মানা হাঁড়ি মানা, তার মানে আপনার বাড়িতে হাঁড়িই চড়বে না চুলোতে, সবারই দাওয়াত, একে বলে হার মানা দাওয়াত, বুঝতে পারলেন? তো কোন কোন বউ আছে যে নিজের কুটুম হার মানা আর ভাতারের কুটুম আসতে মানা, কিন্তু এ বউ হচ্ছে আলাদা। এ নিজের ভাত দেখবে, নিজের বাড়ি থেকে যখন নিজের ভাইরা আসবে ভাবিরা আসবে, তখন কত আনন্দ, কত ফুর্তি, কত খাবার, কত কিছু তৈরি করে। আর যদি স্বামীর কেউ আসে, হয়তো শহরে আছে, শহর থেকে কি বলে দেশ থেকে স্বামীর বাপ এসছে, মা এসছে, কি বোন এসেছে, কি ভাই এসেছে, তখন দেখবেন এটা নাই সেটা নাই, এটা এই হয় না, হয় না সবারই ক্ষেত্রে, আমি বলছি না আছে, অধিকাংশ এইরকমই, নিজের বেলাতে ঠিক আছে কিন্তু পরের কুটুমের বেলাতে, মহিলা আছে তো আব্বা শহরের ধোঁ, এখানে গাড়ি ঘোড়া চলে তো, দেশের বাড়িতে ভালো ফ্রেশ হাওয়া পাওয়া যায়, আব্বাকে কি করছে, কথা ঠিক বলছে, কিন্তু কথা ঠিক বলছে বুদ্ধি করে, কিন্তু উদ্দেশ্যটা কি, বাপজান খুব কষ্ট হচ্ছে তুমি বাড়ি যাও, তো বাবাও তো চালাক বলছে, মা তোমরাও তো রয়েছো কই, তোমাদের কিছু হয় না তো আমার কেন হবে, বুঝতে পারছেন? তো এই অবস্থা, কিন্তু স্ত্রী দেখেন যে এই মালগুলো আমি কি করব বলছেন, স্ত্রী বলছেন যে দুশ্চিন্তার কি আছে, আপনি আপনার বংশের লোকদেরকে বিলি করে দেন। আর যেহেতু বললেন না গরিবদেরকে বিলি করে দেন, কেন? যেহেতু নিজের গরিবদের মধ্যে, নিজের বংশের গরিবদের মধ্যে দান করলে বেশি। আল্লাহ আকবার, এ কোন মেয়ে! মানে এক এক যুগের জন্য আল্লাহ তাআলা দিনকে প্রচার করার জন্য আল্লাহ তাআলা সব রেডি করে রেখেছিলেন, সব রেডি করে রেখেছিলেন। নিশ্চয়ই সবাই না, সবাই না, আছে নিশ্চয়ই ভালো মহিলাও আছে। তালহা কিশোর খাদেমকে গোত্রের লোককে ডেকে হাজির করতে বললেন এবং সমস্ত মাল তাদের মাঝে বন্টন করে দিলেন। সে মাল ছিল জানেন কত? সে মাল ছিল 400,000 দিরহাম। 400,000 দিরহাম, স্ত্রী কিছু বললেন না। আল্লাহ আকবার, যে আমাদের জন্য রাখতে হবে, আমাদের ব্যাংক ব্যালেন্স করতে হবে, আমাদের বাড়ি করতে হবে, আমাদের গাড়ি কিনতে হবে, একটার পর একটা চাহিদা। একটা গাড়ি হলো, গাড়িটা চেঞ্জ করতে হবে, অলংকার ভেঙে গড়াতে হবে, এটা ভালো লাগছে না, এটা ভেঙে খাম খাতে ফালতু পয়সা নষ্ট করে কিসে? অলংকার আছে, না থাকা নেই, কিন্তু এটা ডিজাইনটা আর ভালো লাগছে না, পুরনো হয়ে গেছে, তখন এটা বানিয়ে দিয়ে আবার নতুন করে অন্য ডিজাইনে বানায় কিংবা নতুন কিনে। তো এইভাবে এসব না, আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার বুদ্ধি, এটা কার বুদ্ধি? যেমন স্বামী তেমনি তার স্ত্রী, যোগ্য স্ত্রী। একদা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 400 দিনার একটি থলিতে ভরে কিশোর খাদেমকে বললেন, এটি আবু উবাইদা বিন জাররাহকে দাও, তারপর তার বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করে দেখো তিনি কি করেন। আবু উবাইদা বিন জাররাহ কাছে কিশোর গেল, খাদেম তা নিয়ে তাকে দিয়ে বলল, আমিরুল মোমিনিন বললেন, এগুলোকে আপনার কোন প্রয়োজনে ব্যয় করুন। আবু উবাইদা দোয়া দিয়ে বললেন, আল্লাহ তার কাছে যাই খায়ের দিক, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখুন এবং তার প্রতি দয়া করুন। অতঃপর তিনি তার কিশোরীকে, কিশোরী খাদেমাকে ডেকে বললেন, এই সাতটি অমুককে, এই পাঁচটি অমুককে, এই পাঁচটি অমুককে দিয়ে এসো। আর এই বলে সব শেষ করে দিলেন। কে? আবু উবাইদা। পাঠালেন ওমর তার কাছে, আর তিনি কিশোরকে পাঠালেন, আর ইনি নিজের কিশোরীকে পাঠিয়ে অমুককে অমুককে অমুককে দান করে দিলেন। খাদেম ফিরে এসে সে খবর ওমরকে জানিয়ে দিল, দেখল তিনি অনুরূপ খালি, অনুরূপ থলি প্রস্তুত রেখেছেন, আবার এক থলি ওইভাবে প্রস্তুত রেখেছেন মুয়াজ বিন জাবালের জন্য। তিনি তাকে বললেন, এটি মুয়াজ বিন জাবালকে দাও, তারপর তার বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করে দেখো তিনি কি করছেন। সব জবর জবর সাহাবি। খাদেম তা নিয়ে তাকে দিয়ে বললেন, আমিরুল মোমিনিন বললেন, এগুলোকে আপনার কোন প্রয়োজনে ব্যয় করুন, আপনি আপনার প্রয়োজনে ব্যয় করুন। মুয়াজ দোয়া দিয়ে বললেন, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখুন এবং তার প্রতি দয়া করুন। সম্পর্ক বজায় রাখার কথাটা কেন বলছেন? যেহেতু সম্পর্ক বজায় রাখার জন্য তিনি আমাদেরকে, আমাদেরকে যাই হোক হাদিয়া হোক দান হোক পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের বাদশাহ, তিনি হচ্ছেন খলিফা। অতঃপর তিনি তার কিশোরী খাদেমাকে ডেকে বললেন, কে? মুয়াজ। এত নিয়ে অমুকের বাড়িতে দাও, এত নিয়ে অমুকের বাড়িতে দাও, এত নিয়ে অমুকের বাড়িতে দাও। এই কথা শুনে মুয়াজের স্ত্রী বললেন, আল্লাহর কসম, মুয়াজের স্ত্রী বললেন, আল্লাহর কসম, আমরাও তো মিসকিন। এখানে মুয়াজের স্ত্রী কেন বললেন? যেহেতু তারা মিসকিন, তাদের প্রয়োজন, আমাদেরকে কিছু দিন। কিন্তু তখন থলেতে মাত্র 2 দিনার বাকি ছিল, তিনি তাই স্ত্রীর দিকে ছুড়ে দিলেন। বুঝতে পারলেন? খাদেম ফিরে এসে ওমারকে সকল খবর খুলে বলল, শুনে ওমার খুশ হলেন এবং বললেন, ওরা হলেন পরস্পর ভাই ভাই, একে অন্যের সাথে সম্পৃক্ত। দেখছেন সম্পর্ক রাখার কি কায়দা! মানে আমি, আমি আমাকে দিয়েছে, আমি নিলাম, আমি না, আমি স্বার্থপর নেই, আমি সবাইকে দিয়ে খাবো। এই জন্য বলা হয় যে দিয়ে খেয়ে মজা আছে বেশি, একা একা খেতে স্বাদ নেই। আপনি পোলাও বানালেন ঘরের ভিতরে, দরজা খিল লাগিয়ে খেলেন, খুব আনন্দ করলেন, ঘেউ ঘেউ করে ঢাকা তুলছেন, এটাতে আনন্দ আছে ঠিকই, কিন্তু দুজনকে ডেকে, দুজনকে ডেকে বসে খেতেন তাহলে দেখতেন আপনার সেই আনন্দের মজা কতটুকু, কতটুকু স্বাদ আছে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ঈদের খুতবা দিলেন, অতঃপর মহিলাদের সামনে এসে তাদেরকে নসিহত করলেন এবং বললেন, হে মহিলা সকল, বোঝা গেল মহিলারা কোথায় নামাজ পড়বে ঈদের, পুরুষদের সাথে, ওদের আলাদা জামাত নেই, পুরুষরা মেয়েরা আলাদা জামাত করবে মসজিদে বা কোথাও কোনো বাড়িতে না, পুরুষদের সাথে গিয়ে নামাজ পড়বে। হুজুর পর্দার ব্যবস্থা, পর্দার ব্যবস্থা করে নেবে, পর্দার ব্যবস্থা মেয়েরা করে নেবে, যদি আড়াল করার ব্যবস্থা না থাকে মুখটাও কমসে কম ঢেকে নেবে, মেয়েরা তো পর্দাই থাকে। কিন্তু মুশকিল হচ্ছে বেপর্দাদের জন্য পর্দার ব্যবস্থা করতে হয়, এটা কি দরকার আছে? সারা জীবন বেপর্দা হয়ে চলে, সিনেমা যায় মাথা খুলে যায়, হাটে বাজারে যায় মাথা খুলে যায়, স্কুল কলেজে যায় মাথা খুলে যায়, নামাজ পড়তে এসে তখন পর্দা করো, তাই না? আর ওই মেয়ে যখন মারা যায় আর লাশ যখন কবরে নামাতে হয়, ওগো পর্দা করো পর্দা করো পর্দা করো, আরে সারা জীবন তো বেপর্দা থাকলো, তো এখন আবার পর্দা করি কি হবে? আল্লাহুল মুস্তাআন। যাই হোক, মহিলারা কোথায় নামাজ পড়বে ঈদের? পুরুষদের সাথে ঈদগাহে। আর যদি ব্যবস্থা না হয় তাহলে সে বাড়িতে একা পড়বে, তাদের জন্য আলাদা জামাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মেয়েদের কাছে, মেয়েদের সামনে এসে তাদেরকে নসিহত করলেন, তাদেরকে স্বামী সম্পর্কে সতর্ক করলেন, কারণ মেয়েরা নিমক হারাম বললেন, মেয়েরা হচ্ছে নিমক হারাম, তারা স্বামীর না নিমক হারামি করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর খায় আর বলে তুমি আমাকে কিছুই দাওনি। স্বামীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে, একটু সামান্য টুক কিছু হলেই জীবনেও তুমি আমাকে ভালোবাসলে না, আরে বাপরে। তো এইসব অভিযোগের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে বেশিরভাগ দেখলাম জাহান্নামে। তো কারণ হচ্ছে, কারণ বর্ণনা করলেন। যাই হোক, তো ব্যাপারটা শুনুন আগে। তা নসিহত করলেন এবং বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা করো, তোমরা সাদকা করো এবং জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী রূপে দেখেছি। মহিলারা জিজ্ঞাসা করল, তা কেন হে আল্লাহর রাসূল? প্রত্যুত্তরে তিনি বললেন, কারণ তোমরা অধিক লানতান করো। এখানে একটা কথা শেখার আছে, অধিক লানতান করো মানে ওদের ধৈর্য কম। আপনার বাড়িতে আপনি আছেন, আপনার স্ত্রী থাকে, আপনার ছোট বাচ্চা, খেলা করতে করতে এটা ভাঙে সেটা ভাঙে, দুষ্টুমি করে, ক্ষতি করে, তাই না? দেখবেন পুরুষ মানুষ অতটা করে না যতটা মহিলা। অবশ্যই বিপরীত হতে পারে, হতে পারে যে মেয়ে ভালো পুরুষ খারাপ হতে পারে। একটা গল্প শুনেছেন তো, ওই যে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে দিয়েছে, তো বাবা এমন মার মেরেছে হাতটাই কেটে ফেলতে হয়েছে, হাসপাতাল থেকে বেরিয়ে বলছে, আব্বু আব্বু আমার হাতটা ফিরিয়ে দাও আর আমি জীবনেও আয়না ভাঙব না। এটা শুনেছেন আপনারা? হতে পারে বাপ, কোনো কোনো বাপ করা। কিন্তু সাধারণত দেখবেন যে বাপেরা যত না বকে মেয়ে, মা তত বেশি লানতান করে। লানতানটা সমস্যা কি, আপনি বকেন অসভ্য অসভ্য কোথাকার, হ্যাঁ তো এনে বলেন আপনি, কিন্তু হিমার কল্প, এই যে গাধা শুয়োর কুকুর হারামজাদা, হ্যাঁ ডালে যা খালে যা জাহান্নামে যা মরণ হয় না তোর, এইসব এগুলো কি, এ হচ্ছে লানতান। ডালে যা খালে যা, তোর উলাউটা হোক তোর কলেরা হোক, বলে না বলে না, হ্যাঁ জাহান নামে যাস না কেন, মরণ হয় না তোর, মরিস না কেন, এগুলো মরণের আত্মহত্যা প্ররোচনা দেওয়া। ব্যাস ছেলেটা পরীক্ষায় ফেল হয়েছে বা মেয়েটা পরীক্ষায় ফেল হয়েছে, তাকে এইসব বলার জন্য আত্মহত্যা করে না করে না, আত্মহত্যা করে। মেয়েরা বেশি লানতান করে আর স্বামীকেও করে, স্বামীকেও করে। আপনারা কি জানেন যে তালাক কার হাতে আছে? মেয়েরা কি স্বামীকে তালাক দিতে পারে? মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে? যদি মেয়েরা স্বামীকে তালাক দিতে পারতো তো তালাকের মশলা যে কত হতো, হিললে চিললে তো বলার শেষ ছিল না। এই জন্য পুরুষের হাতে তালাক আছে, যেন পুরুষের ধৈর্য শক্তি বেশি। আর দেখবেন আপনি আরবি, যারা আরবিতে এখানে হয়তো দেখেছেন কোন সময়, দেখবেন আপনারা বাড়িতে সবাই টিভি আছে দেখেছেন, কিছু হলেই তাল্লিক নেই, তাল্লিক নেই, তার মানে কি আমাদের দেশের মতো ওই যে এখানে যেমন এই সৌদিরা আছে, এই তো খরচ লাগিয়ে দেবো, এরকম করছে খরচ লাগিয়ে দেবো, আমার সব খরচ, হ্যাঁ তোর আছে ধমকি দেবেই। এখন মহিলার হাতে যেটা আছে সেটা ধমকি দেবে, পুরুষও আছে, পুরুষও ধমকি দেয়, তোকে তালাক দিয়ে দেবো, তোকে মায়ের ভাগ পাঠিয়ে দেবো, হ্যাঁ আমি কিছু হলেই আমাকে তালাক দাও, আমি তোমার ভাত খাবো না, আমি মায়ের ঘর চলে যাব, তুমি বুঝে নাও গা, এই নানারকম। সুতরাং মহিলার হাতে যেটা আছে। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ কি, কারণ পুরুষের তুলনায় তোমরা বেশি লানতান করো আর স্বামীর নিমক হারামি করো, স্বামীর খাও অথচ গুণ গাইতে ইচ্ছা হয় না, মানে একশোটা পেয়েও দুটো নাম করতেও ইচ্ছা হয় না, স্বামীর নাম কেউ করে না, সব বদনাম। সব বদনাম। মানে মেয়েরা যখন এক জায়গায় জমা হয় তখন এক নিজে নিজের স্বামী অনেক ক্ষেত্রে গর্ব করে, মেয়েরা মিথ্যা করে বলে আমাকে এই দিয়েছে আমাকে এই দিয়েছে। আর যদি সতিনে সতিনে হয় তো বুঝতেই পারছেন, তখন তো বলতেই হবে না। তো ওটা এক আলাদা জিনিস যেটা মিথ্যা করে বলে, কিন্তু অধিকাংশ অভিযোগ স্বামীর অভিযোগ, স্বামী এটা দেয় না আমাকে ওটা দেয় না, আমাকে এটা দেয় না আমাকে ওটা দেয় না, পাঁচটা দিলে কেন দশটা দেয় না, দশটা দিলে কেন এটা দেয় না, দিচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে কি তাদের মন ভরে না, মন ভরে না। মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিলেও কি খাবে সাহেব বাকিটা বলেন, মেয়ে লোকের এমনি স্বভাব হাজার দিলেও যায় না অভাব, এই তো আপনাদেরই কথা। তো এটা স্বাভাবিক, মানে তাদের চরিত্রের যে গুণ সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। তবে আমি বলছি না সব মেয়ে, সব মেয়ে না, মাশাআল্লাহ ভালো মেয়ে আছে দানশীলা, যেমন আগেও বললাম কেমন স্ত্রী হতে হয় আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে তোমরা লানতান করো আর স্বামীর নিমক হারামি করো, স্বামীর খাও কিন্তু তার সেই খাওয়ার কথা স্বীকার করো না, তারপরও পরার কথা স্বীকার করো না। তো এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামী, সুতরাং তোমরা সাদকা করে জাহান্নাম থেকে মুক্ত হও। যেমন এই ব্যবসায়ী যারা যারা কি বলে ব্যবসা করে, যারা ব্যবসা করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুজ্জার হুমুল ফুজ্জার, যারা ব্যবসা করে তারাই হচ্ছে ফাজের লোক, পাপী লোক। শোনো তোমরা সাদকা করো, কারণ তোমরা হচ্ছে এই পাপ থেকে বাঁচার জন্য কি করো তোমরা ব্যবসায়ীদেরকে বিশেষ করে বলো তোমরা সাদকা করো। মেয়েদেরকে বলা হলো তোমরা সাদকা করো, কেননা তোমাদের মধ্যে এই ভুলগুলো হয় যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এরই ওসিলাতে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। এ কথা শুনে মহিলারা নিজ নিজ কানের অলংকার ও হাতের আংটি সাদকা করতে শুরু করে দিল। অবশ্য মেয়েদের মধ্যে এটা আছে, প্রাণ গলিয়ে দিলে তারা জান দিয়ে দেবে। আপনার দেশে তো আদায় করা দেখেছেন, জলসাতে আদায় হয়, মেয়েদের জন্য খাস আদায়কারী খাস বক্তা থাকে, তারা যখন সুর দিয়ে বলতে লাগে তখন মেয়েদের জান মন গলে যায়, কানের দেখে না তাকিয়ে এই পাঠিয়ে দেয়। আর প্রশংসা হলে তো বুঝতেই পাচ্ছেন মেয়েরা আবার দেখা দেখি শুরু করে। মেয়েদের এটাও আছে গুণ যে দেখা দেখি, যেমন অলংকার এটা কোথা কিনলে, এটা কোথা গড়াইলে, আমিও এটা করব, এটা কিনবো, তেমনি দান করা দেখেও আবার দান করতেও আছে, প্রস্তুত আছে এরা। তো শুরু হয়ে গেল সাদকা করার পালা। একবার রোজার দিনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় ছিলেন, বাড়িতে একটি রুটি ছাড়া অন্য কিচ্ছু ছিল না। আল্লাহ আকবার, মা আয়েশার বাড়িতে আপনারা জানেন কখনো কখনো মাস দুই মাস ধরে ঘরের চুলো জ্বলত না, খাবার কি ছিল, দুটো কালো জিনিস। হ্যাঁ দুটো কালো জিনিস কি কি, বাস দুটো বললাম একটা বলে চুপ হয়ে গেল, দুটো খেজুর, দুটো কালো জিনিস কি কি, খেজুর আর কি, খেজুর আর কেরমা, খেজুর আর কেরমা, দুটো কালো জিনিস হলো খেজুর আর পানি। আল্লাহ উস্তান, আসলে কি আর বলবো। তো এই অবস্থা যে বাড়িতে রোজা, বাড়িতে রুটি ছাড়া আর কিছু নেই, বেশ দরজায় মিসকিন এলে দাসীকে সেই রুটি দান করতে আদেশ করলেন মা আমার। রুটি একটা আছে, রোজা রেখেছি, সন্ধ্যার সময় খেতে হবে, এমন সময় মিসকিন এসে গেলে মা বললেন যে দাও মিসকিনকে যেটা আছে, চাইছে খালি হাতে ফিরিয়ে দেবে, দাও হয়তো বা খোদায় আছে, দিয়ে দিলেন। দাসী বলল কিন্তু আপনার ইফতারি করার মতো কিছু থাকবে না, রুটিটা দিয়ে দিলে আপনি ইফতারি করবেন কিসে। তিনি বললেন তুমি ওকে তা দিয়ে দাও। দাসী আদেশ পালন করল। সন্ধ্যা হওয়ার আগে আগে এক ব্যক্তি তার বাড়িতে ছাগলের গোস্ত সহ রুটি উপঢৌকন পাঠিয়ে দিল। দেখছেন বিনিময়ে আছে কারেন্ট, আল্লাহ তালার উপরে ভরসা করে যে রোজা আছি ইফতারি করব, দরকার আল্লাহ তালা দেবেন। যেমনি রুটিটা দিলেন সন্ধ্যাবেলায় রোজা খোলার আগে আগে, ইফতারি করার আগে আগে, গোস্ত সহ চলে এলো রুটি। আল্লাহু আকবার। আমরা অনেক সময় অবাক হই, অনেক সময় আমাদের এরকম খাবার আছে, আপনি দেখেছেন সৌদি আরবে আর হজ করতে গিয়েও দেখেছেন মাশা আল্লাহ, মানে খাবারের প্রত্যেকে খাবার চলে আসছে। আল্লাহু আকবার, এত দানশীল ব্যক্তি এখানে আছেন। ইফতারের সময় হলে তিনি তার দাসীকে বললেন এখন খাও, এ তো তোমার ওই রুটি থেকে উত্তম যে রুটি তুমি মুসলিমকে দান করলে। একবার রোজা থেকে রোজা রেখে তিনি 100,000 দিরহাম দান করলেন। দাসী বললেন, এক দিরহাম দিয়ে ইফতার করার জন্য গোস্ত কিনলে তো ইফতার করা যেত। তিনি বললেন, যদি তুমি আমাকে স্মরণ করে দিতে তাহলে আমি তা রেখে নিতাম, আমার তো স্মরণই ছিল না যে ইফতারি করার জন্য কিছু রাখতে হবে। আল্লাহ আকবার। তার মানে মনেও নেই যে বাড়িতে কিছু নেই, তা মনেও নেই। তিনি তো তিনি যিনি সেই মহাপুরুষের সহধর্মিনী যিনি এমন দান দেন যে গরিব হওয়ার আশঙ্কা করেন না, গরিব হওয়ার ভয় করেন না, কে তিনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ তারা, মুহাম্মাদ আমাদের আদর্শ। খেলোয়াড়দের আদর্শ হয়, যারা ফিল্ম ভালোবাসে অভিনেতা অভিনেত্রী তাদের আদর্শ হয়, আর আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামের চরিত্রে আমাদের আদর্শ কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আর তার সাথী সাহাবীরাই হচ্ছে আমাদের আদর্শ। সেই আদর্শ থেকে আমরা কিছু নিয়ে যদি আদর্শবান হতে পারি এবং তাদের সেই অনুসরণ করে যদি আমরা এরকম দানশীলতার নমুনা দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহর কাছে আমরা প্রতিদান পাব, দুনিয়াতেও পাব আখেরাতেও পাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।